আমার নাম শিবিকা চাকমা, আমি নারায়ণপুর থেকে এবং আমি ওমেন্স কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমি ভবিষ্যতে টিচার হতে চাই।